مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই কনকনে শীতের মধ্যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আলোচনা কোরআন সুন্নাহ থেকে হয়েছে এবং আমার পরেও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো হবে হয়েছে এগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের মাহফিলকেও কবুল ও মঞ্জুর করেনি, আগামীকালকের মাহফিলও যেই কথাগুলো আমাদের জন্য দরকার, আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য দরকার, সেই কথাগুলো ওলামায়ে কেরামদের নিকট থেকে শোনার এবং তাদেরকে বলার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি অল্প সময়ে আলোচনা করব, বেশি দীর্ঘ আলোচনা করব না। আর শীতের রাত্রি ইনশাআল্লাহ অল্প সময়ে আমাদের মাহফিল শেষ করা হবে ইনশাআল্লাহ। তো আমার পরে আরো একজন সম্মানিত আলোচক আলোচনা করবেন, এজন্য আমি আর বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময় কথা বলবো। যে বিষয়টির উপরে কথা বলার চেষ্টা করব, বিষয়টি ঈমান সংক্রান্ত একটি বিষয়, আরকানুল ঈমান। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনা অনেক ভাই বোন হয়তো ইন্টারনেটে ইউটিউবে ইতিপূর্বে শুনেছেন, তো যারা শুনেছেন তারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি বেশিরভাগ সময় আলোচনা করে থাকি ইমানি বিষয়গুলো নিয়ে। কারণ আমাদের এই বাংলাদেশে আমাদের বর্তমানে যতগুলো সমস্যা আমরা দেখি এই সমস্যাগুলোর মূলে আমাদের ইমানি সমস্যা। আসলে সমস্যা আমাদের আমলে না, আমাদের সমস্যাগুলো হল আমাদের ইমানের ভিতরে। আমাদের ইমান যদি বিশুদ্ধ হয়ে যায়, ইমান যদি শিরক মুক্ত তাওহীদি ইমান হয়ে যায়, তাহলে মোটামুটি আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঠিক করা দরকার আগে ইমান, আগে আমল না। আগে ঠিক করতে হবে ইমান, তারপরে ঠিক করতে হবে আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, জান্নাতের ওয়াদা করেছেন, প্রত্যেকটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আগে ইমানের কথা বলছেন, তারপরে আমলের কথা বলছেন। কোরআনে কারিম তেলাওয়াত করলে আমরা দেখি আল্লাহ পাক বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها الله رب العالمين مؤمن দেরকে সুসংবাদ জানিয়ে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات যে মানুষগুলো ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সূরা আল বাকারা 25 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়াআমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন, আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর আমলে সালেহ এই দুটি জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন, কিন্তু এই দুটি জিনিসের মধ্যে আগে ঈমান তারপরে আমল, আগে আমল তারপরে ঈমান না, আগে ঈমান তারপরে আমল, আগে কথা বলা তারপরে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বলেন, ইংরেজি ব্যাকরণ বলেন, আরবি ব্যাকরণ বলেন, কেউ যদি আগেই ব্যাকরণ শিখে ব্যাকরণ দিয়ে কথা বলার চেষ্টা করে তাহলে সে কথা বলতে পারবে না, আগে কথা বলা শিখতে হবে, কথা বলতে হবে, তারপরে ওই কথাটাকে ব্যাকরণ দিয়ে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। আমরা যখন শিশুরা মায়ের কোলে কথা শিখি তখন বাংলা ব্যাকরণ দিয়ে কথা শিখি না, ব্যাকরণ ছাড়াই, কোন গ্রামার ছাড়াই আমরা মানুষের থেকে শুনি আর শিখি, শুনি আর শিখি, প্রথমে ভাষা শিখে ফেলি। একজন মানুষ ঈমান আর আমলে সালেহ দুটোই তার জান্নাতে যাওয়ার জন্য দরকার, কিন্তু আগে তাকে ঠিক করতে হবে ঈমান, তারপরে তাকে ঠিক করতে হবে আমল, কারণ আমলটা ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমান যদি ঠিক হয়ে যায় তা আমলটা তার অটোমেটিক ঠিক হয়ে যায়, ঈমানেই তাকে বাধ্য করে আমলটা ঠিক করার জন্য। এই জন্য যার ঈমান যত বিশুদ্ধ হবে তার আমল তত বিশুদ্ধ হবে, যার ঈমানের মধ্যে যত বেশি সমস্যা হবে তার আমলের মধ্যেও তত বেশি সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে ঈমানের সাথে আমলকে সম্পৃক্ত করেছেন, আমলের সাথে ঈমানকে, ঈমানের সাথে আমলকে সম্পৃক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ। الله رسول صلى الله عليه وسلم বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, এই মানুষটা যেন এই মানুষটা যেন তার মেহমানের সম্মান করে, মেহমানের একরাম করে। তাহলে মেহমানের সম্মান করা, মেহমানের একরাম করা, এটা হলো আমল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই লোকটা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে সেই যেন মেহমানদারি করে। তাহলে মেহমানদারের আমলটা ঈমানের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। তাহলে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতে গিয়ে ঈমানকে সম্পৃক্ত করেছেন। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যেই লোকটা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে সেই যেন সব সময় কল্যাণকর কথা বলে, কল্যাণকর কথা যদি বলতে না পারে লিয়াসমুত সে যেন চুপ করে থাকে। তাহলে কল্যাণকর কথা বলা চুপ করে থাকা এগুলা হলো আমল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। তাহলে বোঝা যায় ঈমান আর আমল এক সূত্রে গাঁথা। ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া ঈমান হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা যত জায়গায় করেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমল সালেহ দুটাকে একসাথে উল্লেখ করেছেন। তবে আমার ভাইরা এবং বোনেরা, দুটোই গুরুত্বপূর্ণ হলেও আগে দরকার হল ঈমান তারপরে আমল। এই জন্য ঈমানের গুরুত্বটাকে আমলের চাইতে সবসময় বেশি দিতে হবে। আগে ঈমানটা সংশোধন করতে হবে, ঈমানটা ঠিক করতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কবরেও একটা পরীক্ষা নেবেন, আবার কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা কয়বার কথা বলেন নাকি রাক্ষসদের পরীক্ষা কয়বার? দুইবার। একবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাটা নেবেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নগুলো কি আপনারা পেয়েছেন? জি, অনেকে এখনো পায় নাই মনে হয়, পান নাই, আলহামদুলিল্লাহ সবাই পেয়ে গেছেন। এই ছিটলমারি পর্যন্ত দেখেন এই কবরের প্রশ্ন আউট হয়ে গেছে, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কবরের প্রশ্নগুলো কি? এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন। এক নম্বরটা হলো তোমার রব কে ছিল, তুমি কোন রবের অধীনে দুনিয়াতে বসবাস করেছিলে, কোন রবের তুমি ইবাদত করেছিলে, তোমার রব কে ছিল সেই কথার উত্তর দাও। দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, দুনিয়াতে তুমি কোন মতবাদ, কোন জীবন ব্যবস্থা, কোন পদ্ধতি, কোন সিস্টেম ফলো করে তুমি দুনিয়াতে জীবন যাপন করেছিলে। তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইবাদত করার ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে কোন তরিকা, কোন সিস্টেম, কার পদ্ধতি তুমি অনুসরণ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই তিনটা প্রশ্ন করবেন। আচ্ছা, এই তিনটা প্রশ্ন কোন দেশের মানুষের জন্য বলেন তো দেখি, বাংলাদেশের জন্য না আমেরিকার জন্য? নাকি বাংলাদেশের প্রশ্ন আলাদা, ইন্ডিয়ার প্রশ্ন আলাদা, পাকিস্তানের আলাদা, আরব দেশের আলাদা, কি আলাদা আছে? মাঝে মাঝে কোনো কোনো ভাইয়েরা বলেন এগুলা সৌদি আরবের ইসলাম, এগুলা বাংলাদেশে হবে না, বাংলাদেশের ইসলাম সৌদি আরবে হবে না, সৌদি আরবের ইসলাম বাংলাদেশে হবে না। তাহলে ইসলাম কি দুই দেশে দুই রকম? ইসলাম যদি দুই দেশে দুই রকম হইত, কবরের প্রশ্নটাও দুই দেশে দুই রকম হইত। কিন্তু আমরা দেখি কবরের প্রশ্ন বাংলাদেশে যেটা, ইন্ডিয়াতেও সেটা, পাকিস্তানেও সেটা, আরব দেশেও সেটা, আমেরিকাতেও সেটা, জাপানেও সেটা, অস্ট্রেলিয়াও সেটা। আচ্ছা, আবার বলেন দেখি এই কবরের প্রশ্নগুলো হানাফি মাযহাবের প্রশ্ন নাকি শাফি মাযহাবের প্রশ্ন? কবরে মনে হয় হানাফি মাযহাবের জন্য আলাদা প্রশ্ন, শাফি মাযহাবের আলাদা প্রশ্ন, মালিকি মাযহাবের আলাদা প্রশ্ন, হাম্বলি মাযহাবের আলাদা প্রশ্ন, আহলে হাদিসদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আলাদা প্রশ্ন রেখেছেন নাকি? প্রশ্ন তো কমপক্ষে পাঁচ সাত টাকার কথা, কি পাঁচটা টাকার কথা না? হানাফিদের জন্য একটা, শাফিদের জন্য একটা, মালিকিদের জন্য একটা, হাম্বলিদের জন্য একটা, আহলে হাদিসের জন্য একটা, পাঁচটা হবে না কমপক্ষে, কি বলেন? প্রশ্ন একটা, আল্লাহ আকবার। তাহলে বোঝা যায় আমাদের সবার হানাফি হই, শাফি হই, মালিকি হই, হাম্বলি হই, আহলে হাদিস হই, সবার কবরে প্রশ্নের উত্তর দিতে হবে একটাই, একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে, একই হলের পরীক্ষার্থী, একই বোর্ডের পরীক্ষার্থী, একই স্কুলের পরীক্ষার্থী, একই প্রশ্নে একই সাজেশনে প্রত্যেকটা মানুষকে কবরে পরীক্ষা দেওয়া লাগবে। আমার সম্মানিত ভাই বোনেরা, কবরের প্রশ্ন যদি একটাই হয়, কবরের প্রশ্ন যদি একই হলে হয়, কবরের প্রশ্ন যদি একই বোর্ডের আন্ডারে হয়, তাহলে দুনিয়াতে কেন আমরা এরকম দলা যদি মারামারি কাটাবাজি করি? কবরের প্রশ্ন যেহেতু একটা, সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ হলো ওই কবরের প্রশ্নগুলো রেডি করা, সবাই এটাই মূল কাজ। কবরের প্রশ্ন আমার সম্মানিত হানাফি ভাইদের যেটা, সম্মানিত আহলে হাদিস ভাইদেরও সেটা। তাহলে কবরের প্রশ্ন যেহেতু একটাই, আমাদের কাজ হলো ঐক্যবদ্ধভাবে একজন আরেকজনের সহযোগিতা করে কেমনে কবরের প্রশ্নগুলো রেডি করতে পারি, এই কাজটাই আমাদের মূল কাজ। এখানে যে তিনটা প্রশ্ন করা হলো, এই তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন নাকি আমলের প্রশ্ন? এখানে প্রশ্ন করা হয় না, এই নিয়ে তুমি নামাজ পড়ছিলে কিনা, এই প্রশ্ন আছে না? তুমি রোজা রাখছিলে কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, স্ত্রীর হক আদায় করছো কিনা, স্বামীর হক আদায় করছো কিনা, ছেলেমেয়ের হক আদায় করছো কিনা, মা বাবার হক আদায় করছো কিনা, দান সাদাকা করছো কিনা, এগুলোর কোন প্রশ্ন আছে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্নই হলো ইমানের প্রশ্ন। এখানে আল্লাহ পাক আমলের কোন প্রশ্নই করেন না, আমলের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। আমল আবার আল্লাহ পাক বাদ দিবেন না, এই কথা মনে করার উপায় নেই। ইমানি প্রশ্ন রেডি করলে বাঁচে গেলাম, আমলি প্রশ্ন দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তুই আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষের থেকে রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্নের জবাব প্রথমে নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দা বান্দি, দুনিয়ার জীবনে তোমাকে ষাট বছরের, সত্তর বছরের, আশি নব্বই একশো বছরের একটা হায়াত দান করেছিলাম, একটা উমর দান করেছিলাম, একটা বয়স দান করেছিলাম, ওই বয়সটা ওই হায়াতটা তুমি কিভাবে কাটাইছ? এক নম্বরে আমি আল্লাহর এই নিয়ামতের জবাবদিহি করে যাও, কেমন করে এই ষাট সত্তর বছরের জিন্দগিটা তুমি কাটাইছ? وان شبابه فيما ابلاه বান্দা তোমাকে আমি এই ষাট সত্তর বছরের ভিতরে পঁচিশ বছরের একটা যৌবন কাল দান করেছিলাম, পনেরো বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পঁচিশ বছরের একটা দীর্ঘ যৌবন কাল তোমাকে দিয়েছিলাম বান্দা, সেই যৌবন কালটা কেমন ভাবে অতিবাহিত করছো সেই হিসাব আজকে আমাদের ময়দানে দাও। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ওই এলমের আলোকে তুমি আমল কতটুকু করেছিলে? ওয়ামিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি টাকা পয়সা কোন দিক থেকে কিভাবে তুমি উপার্জন করেছিলে? ওয়া ফীমা আনফাকতাহু, কোন পথে কিভাবে তুমি ওই টাকা পয়সা খরচ করেছিলে? এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা বান্দীকে কোন বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই পায়ের উপরে দাঁড়াবে এই দুই পা একটু নড়াচড়া করতে দিবেন না, একটু নড়াচড়া করতে পারবে না, যেই অবস্থায় দাঁড়াবে সেই অবস্থায় জবাব দিতে হবে। তাহলে আমাদের মায়ের আল্লাহ রাব্বুল আলামিন যেই জবাবদিহিতা করবেন, প্রথম যে পরীক্ষা নেবেন এগুলো সব আমলের প্রশ্ন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করবেন, হিসাব যখন শুরু করবেন একটা একটা করে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে একটা একটা করে হিসাব নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নামাজের হিসাব দিয়ে আল্লাহ পাক হাশরের ময়দান শুরু করবে। সুবহানাল্লাহ, প্রথমে নামাজের হিসাব দিয়ে আল্লাহ শুরু করবেন, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে সালাতের হিসাবটা ঠিক মতো দিতে হবে। যদি সালাতের হিসাবটা ঠিক হয়ে যায়, ফাইন সালাত যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, মানুষটা সফল হয়ে গেল, মানুষটা পাস করে গেল। যদি নামাজের অবস্থা খারাপ হয়, সালাতের হিসাবটা যদি না দেওয়া যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটার পুরা আখেরাত ধ্বংস হয়ে গেল, আখেরাত পুরোপুরি তার বরবাদ হয়ে গেল। নামাজের হিসাব সঠিকভাবে না দিলে তার পুরা আখেরাত বরবাদ, সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পরীক্ষাটা নেবেন ঈমানের উপরে, কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটা নেবেন আমলের। তাহলে আগে পরীক্ষা কোনটা, ঈমানের না আমলের? ঈমানের আগে পরীক্ষা, ঈমানের। ঈমানের পরীক্ষা যদি পাশ করো তাহলে আমলের পরীক্ষা পাশ করার সম্ভাবনা আছে। ঈমানের পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, এই লোকের থেকে আর আমলের পরীক্ষা নেওয়ারই দরকার নাই। আমাদের দেশে দেখবেন সরকারি চাকরি সবচেয়ে বড় পরীক্ষা হল বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা প্রথমে একটা পরীক্ষা হয় প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকবে তাদের থেকে দ্বিতীয় পর্যায়ে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা যারা টিকবে তাদের থেকে হয় মৌখিক পরীক্ষা। তাহলে বোঝা গেল প্রথম স্তরে যেই মানুষগুলো যেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিল প্রিলিমিনারিতে, সবার থেকে রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র যারা এখানে টিকবে তাদের থেকে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা থেকে যারা টিকবে তাদের থেকে মৌখিক পরীক্ষা, কবরের পরীক্ষা যারা টিকবে তাদের থেকেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলের পরীক্ষা নেবেন। সব মানুষের থেকে আমলের পরীক্ষা নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের দরকার হবে না। যারা ঈমানের পরীক্ষায় ফেল তাদের কিয়ামতের ময়দানে আমলের পরীক্ষার দরকার নেই, কারণ ঈমান বিহীন আমল আল্লাহ পাক কবুল করেন না। তার আমল যতই করুক ঈমান নাই, ঈমান ঠিক নেই, আমল বাতিল, কাজে হবে না। তাহলে আমার ভাইয়ের আগত বলে না, ইমানটা আমাদের আগে জরুরি, আগে ইমানটা ঠিক করা দরকার, ইমানই চিকিৎসা দরকার। আমাদের সমস্যা ইমানের মধ্যে অসংখ্য রূপ আমাদেরকে ইমান আক্রান্ত করে ফেলেছে। আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি হল ইমান। আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় কবরে যাওয়ার সময় ইমান নিয়ে কবরে যেতে চাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا وتوفه على الإيمان الله رب العالمين جنابر نماز رمت دعا করি اللهم من أحييته منا হে আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রাখবেন যতদিন জীবিত রাখবেন ইসলাম আমাদেরকে আপনি ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান যখন আমাদের মৃত্যু দিবেন যখন আমাদের মৃত্যু এসে হাজির হয়ে যাবে আমাদের মৃত্যুটা দিবেন ইমানের উপরে সবাই রাব্বুল আলামিনের কাছে চাই ইমানই মৃত্যু কিন্তু ইমানের উপরে লেখাপড়া নাই ইমানের চর্চা নাই ইমান জানার খবর নাই ইমানের লেখাপড়া নাই এমনি সবাই চাই ইমান নিয়ে মরতে চাই সবার আকাঙ্ক্ষা ইমান নিয়ে মরব কিন্তু ইমানের কোন লেখাপড়াই নাই পুরা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে দেখেন মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ভাই বলেন দেখি আপনি কি ইমানদার না গাইরে ইমানদার সবাই বলবে ভাই আমি পাক্কা ইমানদার যিনি সালাত আদায় করেন না নামাজ পড়েন না তিনিও বলবেন আমি পাক্কা ইমানদার ও নামাজ না পড়লে কি হইব আমার ইমান কিন্তু খুব শক্ত ইমান কিন্তু খুব মজবুত নামাজ না পড়লেও বাংলাদেশে ইমান খুব মজবুত থাকে খুব শক্ত খুব স্ট্রং ইমান তাহলে বাংলাদেশের এই মাথা থেকে এই মাথা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ঘুরে ঘুরে দেখেন সব মানুষের ইমান কিন্তু একেবারে পাকা খুব মজবুত কিন্তু ওই পাক্কা ইমান দারওয়ালা ওই ভাইটাকে জিজ্ঞাসা করেন ও আমার ভাই ও আমার বোন বলেন দেখি ইমানের উসুল কয়টা বলেন দেখি এ জীবনে অসুমে না জিজ্ঞাসা করেন ভাই ইমানের আহকাম কয়টা জীবনে অসুমে নাই ইমানের আরকান কয়টা এটাও সঠিক করে বলতে পারে না ইমান বঙ্গের কারণ কয়টা এটাও সঠিক করে বলতে পারে না এমনি সবাই পাক্কা ইমানদার পাক্কা ইমানদার হলে এই চারটা জিনিস পাক্কা ভাবে জানতে হবে ভালোভাবে জানতে হবে কয়টা জিনিস একটা জিনিস হলো উসুলুল ইমান ইমানের উসুল কয়টা ভালো করে জানতে হবে ইমানের আরকান কয়টা ভালো করে জানতে হবে ইমানের আরকান কয়টা ভালোভাবে জানতে হবে ইমান কি কি কারণে ভেঙে যায় এই জিনিসটাও ভালো করে জানা লাগবে কারণ ইমান এমন না একবার ইমান আসলে মৃত্যু পর্যন্ত আর ইমান যাবে না এরকম না ইমানটা বিভিন্ন কারণে ভেঙে যায় যেমন একবার উজু করলেন উজু ভেঙে যায় নামাজের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলো করলে নামাজ ভেঙে যায় রোজার মধ্যে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলো করলে রোজা ভেঙে যায় হজের ভিতরে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলো করলে হজ ভেঙে যায় ইমানের মধ্যেও এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলো করলে একজন মানুষের ইমান ভেঙে যায় ইমান ভেঙে যাওয়ার কতগুলো কারণ আছে কিন্তু দেখবেন বাংলার মুসলিম ভাই বোনেরা এই ইমানি এলেমে একেবারে দুর্বল কোনটাই জানা না ভালো করে অথচ আল্লাহ সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে কারিমায় প্রত্যেকটা মানুষের উপরে ফরজে আইন করে দিচ্ছেন ইমানের এলেম শিখা আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম ভালো করে জানো ভালো করে শিখো ভালো করে বুঝো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কি শিখবা কি বুঝবা শিখবা বুঝবা জানবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখবা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানবা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কালিমাতুত তাওহীদ। তাওহীদ শিখবা, কালিমাতুত তাওহীদ তোমার উপরে ফরজ আইন। কিন্তু বাংলাদেশের ভাই বোনেরা কালেমার এলেম তো দূরের কথা, কালেমার অর্থটাই ভালো করে জানে না। বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? বলেন দেখি, বলেন না একটু কষ্ট করে, বলে অসুবিধা নেই, আমি কারো কাছে বলবো না। আল্লাহ এই এখনো কালেমার অর্থটা শিখা হয় নাই ভাইয়েরা, এখনো কালেমার অর্থে ভুল আছে, কালেমার অর্থটা সঠিক ভাবে শিখা হয় নাই। কারণ হলো এটা আপনার আমার দোষ না, এই দেশটা যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশে আমরা কালেমার সঠিক অর্থ শিখার মতো এলেম আমরা পাইনি। এই এলেম পাইতে হলে মদিনার এলেম লাগবে, এই এলেম পাইতে হলে মক্কা মুকাররমার এলেম লাগবে। মদিনার এলেম মক্কা মুকাররমার এলেমের সাথে যদি সম্পৃক্ত হওয়া যায় তাহলে আল্লাহর বান্দা বান্দিরা সঠিক ইমানের এলেম খুঁজে পাবে। ইমানি এলেম খুঁজতে হলে মদিনার এলেম খুঁজতে হবে, মদিনার এলেমের সাথে সম্পৃক্ত হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন মা'বুদ নাই। কিন্তু আমরা বলি কি আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই, কিন্তু এটা কালেমার পূর্ণাঙ্গ অর্থ না। কালেমার পূর্ণাঙ্গ অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন মা'বুদ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই, কথাটা ঠিক হইল না। আল্লাহ ছাড়া জমিনে হাজার হাজার মা'বুদ আছে। আপনি বলতেছেন, আমি বলতেছি আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই, কে কইছে মা'বুদ নেই? মা'বুদ তো হাজার হাজার, কি বলেন মা'বুদ হাজার হাজার না? মা'বুদ কাকে বলে? মা'বুদ তাকে বলা হয় যাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ এবাদত করে, পূজা করে, অর্চনা করে, উপাসনা করে, যাকে কেন্দ্র করে, যার উদ্দেশ্যে করে তাকে বলা হয় মা'বুদ। আল্লাহর জমিনে কত মানুষ সূর্যকে এবাদত করে, তাহলে সূর্য একটা মা'বুদ। কত মানুষ চন্দ্রের এবাদত করে, চন্দ্র একটা মা'বুদ। কত মানুষ নক্ষত্ররাজির এবাদত করে, নক্ষত্রগুলো এক একটা মা'বুদ। কত মানুষ তুলসী গাছের ইবাদত করে, তুলসী গাছ একটা মা'বুদ। কত মানুষ বিভিন্ন গাছের ইবাদত করে, এই গাছগুলো এক একটা মা'বুদ। কত মানুষ পাথরের ইবাদত করে, ওই পাথর একটা মা'বুদ। কত মানুষ কবরের ইবাদত করে, কবরের সামনে গিয়ে সেজদা দেয়, কবরের উদ্দেশ্যে মান্নত করে, কবরবাসীর কাছে দোয়া করে, ওই কবর একটা তার মা'বুদ। এমনি ভাবে দেখবেন কত রকমের শত শত সমাজে অসংখ্য মা'বুদ আছে। আমি যদি কই আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই, কথাটা মিথ্যা, কথাটা সত্য হইল না। মা'বুদ তো হাজার হাজার আছে, কিন্তু আমার ঈমান হল আল্লাহ ছাড়া শত শত হাজার হাজার মা'বুদ আছে, কিন্তু এই সব মা'বুদের আমি বিশ্বাস করলাম, এগুলা সব ভেজাল মা'বুদ, নকল মা'বুদ। একমাত্র হক মা'বুদ, সত্যিকারের মা'বুদ হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র হক মা'বুদ। আর বাকিগুলো সব বাতিল মা'বুদ। আল্লাহ ছাড়া যত মা'বুদ আছে জমিনে সবগুলো হলো কি? বাতিল মা'বুদ, নকল মা'বুদ, দুই নম্বর মা'বুদ, ভেজাল মা'বুদ। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার একমাত্র সঠিক হক মা'বুদ। এটা হলো কালেমার অর্থ। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখো, তা এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হয়েছে কি? কি এলেম বাকি গুলো শিখবো, বাকি তো পরে খতম করে ফেল। এজন্য আমার ভাইরা এমন করে না লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখেন। বাংলার জমিনে আলহামদুলিল্লাহ আমলের এলেম, নামাজের এলেম, রোজার এলেম, হজের এলেম, যাকাতের এলেম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আছে, কিন্তু ইমানের এলেম একেবারেই নাই। এই বাগেরহাট ওরা জালার মধ্যে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ভাই অজুভঙ্গের কারণ কয়টা? একটা না একটা উত্তর কিন্তু পাবেন, পাবেন না? কেউ কেউ সাতটা, কেউ কেউ আরো কম বেশি। জিজ্ঞাসা করেন, ভাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? একটা না একটা উত্তর পাওয়া যাবে। যদি বলেন, ভাই রোজা ভঙ্গের কারণ কয়টা? একটা না একটা উত্তর পাওয়া যাবে। যদি জিজ্ঞাসা করেন, ও আমার ভাই বলেন দেখি ইমান ভঙ্গের কারণ কয়টা, উত্তর পাবেন না। ইমান ভঙ্গের আবার কি কারণ? এক একজন দশ বছর ইমানের মেহনত করে, বিশ বছর ইমানের মেহনত করে, তিরিশ বছর ইমানের মেহনত করে, বলে যে ভাই আমি ইমানের মেহনত করতেছি, ইমানের মেহনতে আছে। তিরিশ বছর ইমানের মেহনত করে ফেলছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু জিজ্ঞাসা করেন, ভাই ইমান ভঙ্গের কারণ কয়টা? তিরিশ বছর ইমানের মেহনত করেও ইমান ভঙ্গের কারণ শিখতে পারে নাই। এরকম দেখবেন হাজার হাজার পাবেন বাংলাদেশে। তাহলে ইমানের এলেম শিখা শুরু করে দেন, ইমানের এলেম তাই বেশি জরুরি। আজকে এই বাংলাদেশে ইমানের এলেম না থাকার কারণে, ইমানের এলেম চর্চা না থাকার কারণে শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের শিরিক আমাদের ভিতরে ঢুকাই দিছে, বিভিন্ন রকমের বেদাত ঢুকাই দিছে, বিভিন্ন রকমের কুফর ঢুকাই দিছে, আমাদের ইমানটাকে একেবারে নষ্ট করে দিছে। ইমানটা নষ্ট করি শয়তান না কেটের দিয়ে ঘুমায়, ইমান নষ্ট করি শয়তান সবগুলোরে দেখে মসজিদে ঢুকাই দে, বাবারা মসজিদে যাই সারাদিন যা মানুষটা ইবাদত করতে থাকো, আমি বাড়িতে যাই না কেটার দিয়ে একটু ঘুমাই, ইবলিস বাড়িতে সুন্দর করে ঘুমায়, আমরা মসজিদের ভিতরে ঢুকি নামাজ পড়ি। কারণ ইবলিস জানে ইমান নষ্ট করে দিলে সারা রাত নামাজ পড়লেও কোনো কাজে আসবে না। তোমরা সারা রাত নামাজ পড়, কোন অসুবিধা নাই, আমি তো আসল জায়গায় শিকট কেটে দিছি, ইমানটা নষ্ট করে দিছি, এবার তুমি যত আমল মনে চাই করো, অসুবিধা কি? শয়তান কিন্তু অল্প মেহনতে বেশি লাভ করে। শয়তান আমাদের মতো মোটা মাথা না, শয়তানের সূক্ষ্ম মাথা। শয়তান মেহনত করে কম কিন্তু রেজাল্ট পায় অনেক বেশি, কারণ শয়তানের মতো অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের পৃথিবীতে কেউ নেই। আছে শয়তান সেই আদম আলাইহিসসালামকে দেখেছে, নূহ আলাইহিসসালামকে দেখেছে, শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছে, শয়তান দুনিয়ার যত ভালো ভালো মানুষ সবাই শয়তান দেখেছে, আবার দুনিয়ার যত খারাপ খারাপ মানুষ আছে সব মানুষগুলারেও শয়তান দেখছে। শয়তান ফেরাউন দেখছে, নমরুদ দেখছে, হামান দেখছে, কারুন দেখছে, আবু জাহাল দেখছে, আবুল আহাব দেখছে, সবগুলারে শয়তান দেখে এসছে, দেখছে না? কোন শয়তান কিরকম সব দেখছে সে। এজন্য শয়তানের মতো অভিজ্ঞতা সম্পন্ন জমিনে আর কেউ নেই। শয়তান ওই অভিজ্ঞতার আলোকে অল্প পরিশ্রম করে আমার আপনার ইমানটা নষ্ট করে দেয়। এরপরে তোরা যা মনে চা আমল কর, কোনো অসুবিধা নাই, কারণ ইমান না হলে আমল তোদের কোনো কাজে আসবে না। এজন্য ইমানই এলেন মজবুত হলে শয়তান সুযোগ পায় না। আর যেখানে ইমানই এলেনের আলোচনা হয় শয়তান সেখানে নিরাশ পাই যা বাহারে বরবাদ। আজকে শীতলবারে এই আহলে হাদিস যুব সমাজরা কি আয়োজন করলো, যেখানে খালি ইমানের কথা হয়। আমি তো ওদেরকে ইমানের কথা বলে দিছিলাম, ইমানের কথা বলে দিয়ে ওদেরকে আমলের মধ্যে ব্যস্ত রাখছি, কিন্তু আবার দেখি ইমানই কথা কয়। এতে আমার ভাইরা ইমানের দিকে ফিরে আসি, ইমানটা ঠিক করি, ইমানটা বিশুদ্ধ করি, ইমানটা সহি করি। এই দাওয়াতের নাম সহি আকিদার দাওয়াত। কেউ কেউ বলে সহি আকিদা, সহি আকিদাকে আবার কি সহি আকিদা নামে আবার আরেক দল বাইরেছে? সহি আকিদা কি? আমাদের আকিদা ঠিক নেই, আমাদের আকিদা ঠিক নাই। আকিদার ভিতরে কুফর, আকিদার ভিতরে শিরিক, আকিদার ভিতরে বিদআত। সুতরাং আকিদা নষ্ট হয়ে গেছে, এই আকিদাকে সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে, এটাই সহি আকিদার দাওয়াত। এজন্য নিজের আকিদাও বিশুদ্ধ করতে হবে, বাংলার প্রত্যেকটা মুসলিম ভাই বোনের আকিদা বিশুদ্ধ করতে হবে। এই দাওয়াতটাই এখন মূল দাওয়াত, সহি আকিদার দাওয়াত। আকিদা বিশুদ্ধ হলে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব বিশুদ্ধ হয়ে যাবে। কারণ মুসলিমের পুরা জিন্দেগি আকীদার উপরে ভিত্তি প্রস্তর স্থাপন করা, আকীদাতে তার ফাউন্ডেশন, আকীদা বিশুদ্ধ হয়ে যায় তার পুরা ইমানত বিশুদ্ধ হয়ে যায়। আমরা আজকে আলোচনা করার কথা একটা জিনিস, সেটা হল আরকানুল ইমান, ইমানের রোপণ। ইমানের রোপণ কয়টা বলেন দেখি, দেখি বাগেরাতের ভাইয়েরা ইমানি লেখাপড়া মানুষ খুব ভালো জানে, ইমানের রোপণ কয়টি বলেন দেখি। আর বাকিরা কতটুকু বলবেন ঠিক আছে কিনা ওনাদের কথা, বাকিরা কয় না এই দুটো কমনা, পাঁচটা কমনা, ছয়টা কমনা, পঞ্চামেলায় পড়ি আবার কি ইমানের ইমানের রোপণ কয়টা বলেন দেখি। আমরা সবাই ইমানদার না, ইমানদার ছাড়া কেউ ইমান দিলে আসছে তাও বলে কি আমরা ইমানদার না, আপনারা ইমানদার না, অবশ্যই ইমানদার, শক্ত করে বলতে হবে ইমানদার। ইমানদার বলতেও যদি দুর্বল থাকে তো ওই ইমানদার দিয়ে আমরা কি করবে, আর ইমানদার অবশ্যই ইমানদার। আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, আখেরাতের উপর ইমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছি, আমরা ইমানদার। কিন্তু ইমানের এলেম গুলো শিখতে হবে, এগুলো আমরা ভুলে গেছি। ইমানের রোপণ হল ছয়টি, ইমানের রোপণ কয়টি, ছয়টি। তাহলে যদি আমরা জিজ্ঞাসা করি ইমানের রোপণ কয়টি, ইমানের রোপণ ছয়টি, ভালো করে মুখস্থ করে রাখতে হবে ইমানের রোপণ ছয়টি। এই ছয়টা রোপণ, এই ছয়টা ইমানের পিলার, রোপণ মানে পিলার, রোপণ মানে খুঁটি, রোপণ মানে স্তম্ভ, রোপণের উপরে, খুঁটির উপরে, পিলারের উপরে পুরো বিল্ডিংটা গড়ে উঠে। আমার আপনার ইমানের এই ছয়টা পিলার যদি মজবুত হয়, ছয়টা পিলার যদি স্ট্রং হয়, আমার আপনার ইমানটা তত মজবুত হবে, তত স্ট্রং হবে। এই পিলারে যদি দুর্বলতা থাকে তাহলে আমার আপনার ইমানের ভিতরেও দুর্বলতা আসবে। এক লোক চুরি করে, আমরা মনে করি লোকটার আমলে গণ্ডগোল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চোরের আমলে গণ্ডগোল না ইমানে গণ্ডগোল। এক লোক জেনা করে, আমরা মনে করি লোকটার আমল খারাপ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন লোকটার আমল খারাপ হয় না ইমান খারাপ হয়েছে। এক লোক মদ পান করে, আমরা মনে করি লোকটার আমল নষ্ট হয়ে গেছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে আবার মদ খায় আবার খায় ট্যাবলেট খায়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার ওই ছেলেটার আমল নষ্ট হয় নাই, ছেলেটার ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসনি সানি হিনা ইয়াসনি ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। জেনাকারী কখনো জেনা করতে পারে না যখন সে ইমানদার অবস্থায় থাকে, চোর কখনো চুরি করতে পারে না যতক্ষণ সে ইমান অবস্থায় থাকে, মদপানকারী কখনো মদপান করতে পারে না যতক্ষণ সে ইমান অবস্থায় থাকে। কারণ জেনাকারী যখন জেনা করতে গেছে তখন সে জানে আমার দুনিয়ার কেউ দেখতেছে না, যদি তার ভিতরে ইমান থাকে সে বলবে আমারে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলতেছে। চোর যখন চুরি করতেছে গোপনে গোপনে চুরি করার চেষ্টা করতেছে, গোপনে গোপনে আমার পকেটে হাত দিতেছে, গোপনে গোপনে আমার মোবাইলটা নেওয়ার চেষ্টা করতেছে, গোপনে গোপনে আমার টাকাটা নেওয়ার চেষ্টা করতেছে, সে যদি ইমানদার হয় সে বলবে আহারে লোকটা দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু আমি যে আল্লাহর উপরে ইমান আনছি সে আল্লাহ তো দেখে ফেলতেছে। লোকটা যখন মদ পান করে যদি সে ইমানদার হয় সে বলবে আমার আল্লাহ মদ পানকে হারাম করে দিছেন, নিষিদ্ধ করে দিছেন, আমি কেমনে করি এই মদ পান করতে পারি। যে সাহাবা ইকরাম ইমানদার ছিলেন, এই কোরআনের আয়াত নাযিল করে মদ হারাম হওয়ার সাথে সাথে ওই সাহাবা ইকরাম ঘরের ভিতরে দোকানের ভিতরে যত মদের বোতল ছিল সব ভেঙে চুরমার করে দিছে, এমনকি খাওয়ার টেবিলে মদের বোতল। এক সাহাবি তোরা এসে কোরআনে কেরিমের আয়াতটা শোনাই দিচ্ছেন, প্রত্যেকটা মদের বোতল ভেঙে ফেলা হয়েছে। তো একজন সাহাবী মুখের ভিতরে এক ডুব দুই ডুব দিয়ে দিছে, আয়াত নাযিল হয়েছে, কোরআন আয়াত শোনার সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকাই দিয়ে বমি করে ওই মদকে বের করে দেওয়া হয়েছে। কিসের কারণে? এটা না আমরা মনে করি জ্বর হয়েছে, জ্বর হইলে দেখবেন একটা হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, আপনার জ্বরের ট্যাবলেট দিব, জ্বরের ওষুধ দিব। কিন্তু বড় ডাক্তারের কাছে যাবেন, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, আপনারে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিবে, উনি বোঝে জ্বরটা আপনার রোগ না, আপনার ভিতরে অন্য রোগ হয়েছে, ওই রোগের উপসর্গ আপনার শরীরে জ্বর দেখা দিচ্ছে, আসলে জ্বর রোগ না। আবার আপনার যখন আমল খারাপ হয়, আমি আপনি মনে করি আমার আমল খারাপ হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, আসলে আমার আমল নষ্ট হয় নাই, আমার ইমানের সমস্যা, ইমানের রোগ দেখা দিচ্ছে। ইমানে যখন রোগ দেখা দিবে তখন আমলে উপসর্গ দেখা দিবে, এগুলো হলো উপসর্গ। চিকিৎসা ইমানের করলে, ইমান সুস্থ হইলে এগুলো ঠিক হয় না। তাহলে ইমানের পিলার, ইমানের রোপণ কয়টা? ছয়টা। হাদিসে জিব্রিল আলাইহিস সালাম, প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم امر একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি আমাদের মজলিসে এসে হাজির হইলেন, শাদীদ বায়াদ সিয়াব, লোকটার পোশাক গুলো দপদপে সাদা, শরীরের জামা কাপড় গুলো একেবারে সাদা, শাদীদ সওয়াদ সার, লোকটার চুলগুলো কুচকুচে কালো, লা ইউরা আলাইহা তার সাফার, লোকটা দূরের থেকে যদি সফর করে আসতো লোকটার ভিতরে কোন সফরের চিহ্ন নাই, কারণ লোকটা মরুভূমি দিয়ে সফর করে আসলে সাদা জামা এরকম দপদপে সাদা থাকার কথা না। আমাদের ভিতরে কোন লোক এই লোকটারে চিনিও না, যদি লোকটা সফর করে না আসতো তাহলে লোকটা এলাকার লোক, কিন্তু লোকটারে আমরা কেউ চিনিও না। লোকটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের সাথে বসে গেলেন, বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করেন। এক নম্বর প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম, দুই নম্বর প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ঈমান, রাসূল আমাকে একটু বলেন ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره. إسفاكا ركونا قطع بلتا سفاكا دلت بلتا جبريل عليه السلام بلن صدقتا أبني أكبر شكي قطع بلتا بلتا سبحان الله বোঝাটা লোকটা জানে আগে থেকে কোনটা সঠিক কোনটা ব্যক্তি, লোকটা হলো জিব্রিল আলাইহিসসালাম। তাহলে ইমান কাকে বলে জিব্রিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছয়টা জিনিসের নাম হলো ইমান। এই ছয়টা জিনিসের আমরা সংক্ষেপে বর্ণনা দিয়ে আমার আলোচনা শেষ। এক নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এক নম্বর হলো আনতু উমিনা বিল্লাহি, ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ইমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল ইমান বিল্লাহ এটা হলো এক নম্বর রুকন। আচ্ছা আল্লাহর উপরে ইমানটা কেমন? আল্লাহ আছে এটার নাম কি আল্লাহর উপরে ইমান? আমি যেটা জিজ্ঞাসা করবো এটা একটু বলবেন, আল্লাহ আছেন, আল্লাহ নামে একজন আছেন, এটা বিশ্বাস করার নাম কি ইমান? এটা যদি ইমান হয় আপনার বাড়ির পাশে যারা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ওদেরকে যাই জিজ্ঞাসা করবেন আল্লাহ আছে কিনা, তারাও বলে আল্লাহ আছে, তারাও তো ইমান কি? আপনি যদি বলেন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে ইমান তার, তারাও তো ইমান তার, তারা কি বলে আল্লাহ নাই? কি বলে? তারা ভগবান বলুক, ঈশ্বর বলুক, যেটাই বলুক, আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাতে চায় তারাও বিশ্বাস করে আল্লাহ আছে। আর বোঝা যায় আল্লাহ আছে এটা বিশ্বাস করার নাম ইমান না, এটা শুধুমাত্র এটা বিশ্বাস করার নাম ইমান না। আমাদেরকে আপনাকে রিজিক দেন কে, এটা বিশ্বাস করার নাম কি একমাত্র ইমান? তারাও কিন্তু বিশ্বাস করে রিজিক দে আল্লাহ। আল্লাহ পাক বলছেন কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কে বানাইছে? কাফেররা বলে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দে? কাফেররা বলে আল্লাহ। আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, কে তোমাদের দৃষ্টি শক্তির মালিক, কে তোমাদের শ্রবণ শক্তির মালিক? কাফেররা বলে আল্লাহ। কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কে মৃত থেকে জীবিত বাহির করেন, জীবিত থেকে মৃতদেরকে বাহির করেন? সাইয়াকুলুন আল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ামান ইউদাব্বিরুল আমরা, আসমান জমিন গ্রহ নক্ষত্র এই সারা পৃথিবী কে পরিচালনা করে? কাফেররা বলে আল্লাহ। তাহলে কাফেররা তো সবে বিশ্বাস করছে, তাও কাফের কেন? কি বলেন, এরা বিশ্বাস সব করছে না? আমি আপনি যারা বিশ্বাস করি কাফেররা তো সব বিশ্বাস করছে, তারপরেও তারা কাফের কেন? তারা কাফের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সব কিছু বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাসটা আল্লাহকে একক ভাবে করে নাই, তাওহীদের ভিত্তিতে করে নাই। আমি আপনি বিশ্বাসটা করি তাওহীদের ভিত্তিতে, পার্থক্যটাই থাকে। ইমান আর কুফর দুইটার বিশ্বাসের মধ্যে মূল মৌলিক পার্থক্য যেটা সেটা হল তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। আমি বিশ্বাস করি আসমান আর জমিনের একমাত্র খালেক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। একজন কাফের একজন মুশরিক বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নন, আল্লাহ সৃষ্টিকর্তা ঠিক আছে, তবে আল্লাহ সৃষ্টি করার সময় আমাদের অমুক অমুক দেবতার সাথে পরামর্শ করি একসাথে বানাইছে। আমি এমনি বিশ্বাস করি আল্লাহ এককভাবে একমাত্র বানাইছেন, আল্লাহ কারো সহযোগিতা নেন না। কিন্তু সেই বিশ্বাস করে আল্লাহ একা বানায় নাই, আল্লাহ বানাইছে ঠিক আছে, তবে আল্লাহ আরো অনেক সহযোগিতা নিয়ে বানাইছে। এই বিশ্বাসটা পার্থক্য এই জায়গায়। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, তিনি হলেন একমাত্র রিজিক দাতা। তিনি যদি আমার রিজিক কমাই দেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার রিজিক বাড়াই দিতে পারে। তিনি যদি আমার রিজিক বাড়াই দেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যিনি আমার রিজিক কমাই দিতে পারে। তাহলে আমার আপনার বিশ্বাস হল আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। কিন্তু একজন কাফের আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, কিন্তু একমাত্র বিশ্বাস করে না। সেই বলে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজা বাবার দরবারে। একজন কাফের একজন মুশরিকের বিশ্বাস হলো খাজা বাবাও রিজিক দিতে পারে, আর একজন মুমিনের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোন খাজা বাবার কোন পাওয়ার নাই রিজিক দেওয়া। আল্লাহ বলে নাকি খেজুর তো দিতে পারে না, পারে না খেজুর আর খেজুরের বিচি দুইয়ের মাঝখানে একটা পাতলা সাদা বরণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তোমাদেরকে রিজিক তো দূরের কথা, ওইরকম খেজুর দেওয়া তো দূরের কথা, খেজুরের পিছি দেওয়া তো দূরের কথা, ওই খেজুরের মাঝখানের পাতলা যে পর্দাটা সেটাও দেওয়ার ক্ষমতা নাই। যদি খাজা বাবার ক্ষমতা থাকতো খাজা বাবা মারা গেল কেন? খাজা বাবা তো জিন্দা থাকার কথা ছিল, কি বল? যদি আমার পাওয়ারে থাকতো তা আমার মৃত্যু হইতো না, আমি তো জীবিত থাকার কথা। যদি আমার পাওয়ার থাকতো আমার কোন অসুখ বিসুখ হইতো না, রোগ ব্যাধি হলে আমার অসুখ আমি সারাই ফেলতাম, কিন্তু আমার অসুখ হলে আমি গিয়ে বড় বড় হসপিটালে দেশে বিদেশে ভর্তি হয়ে যাই, আর দুনিয়ার পাগল মানুষগুলো তাদের অসুখ হলে দৌড়াই আসে আমার কাছে, কি বলেন? আমার যদি এত পাওয়া আছে আমি তো দেশে কিছু হসপিটালে যাওয়া লাগেনি, আমার নিজের রোগ তো আমি নিজে সারাই দিতে পারতাম। আমার যদি এত পাওয়ার থাকত আমার চুল দাড়ি কোনোদিন সাদা হইত না, আমি কোনোদিন বুড়া হইতাম না, সারা জীবন আমি যুবক থাকতাম। এটা দেখা গেছে আমার চুল দাড়ি আমার কথা শুনে না, আমার বড়ি আমার কথা শুনে না, আমার শরীর আমার কথা শুনে না। যেই মানুষের পাওয়ার চুল দাড়ির উপরে নাই, যেই মানুষের পাওয়ার তার শরীরের উপরে নাই, ওই মানুষ আমার আপনার কি করতে পারে, কি ক্ষমতা তার? অথচ দুনিয়ার পাগল মানুষ গুলো দিন না বোঝার কারণে, তাওহীদ না বোঝার কারণে এক গোলাম আরেক গোলামের কাছে যায়, চায় বাড়িওয়ালার কাছে, চায় না সায়কার কাছে, দারওয়ানের কাছে, গোলামের কাছে, এক গোলাম আরেক গোলামের ইবাদত করে, এক গোলাম আরেক গোলামের কাছে চায়। অথচ চাইবে কার কাছে? সকল গোলামের যিনি একমাত্র মালিক সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে ইমানের এক নম্বর রোপণ হল আল্লাহর উপরে ইমান আনা। আল্লাহর উপরে ইমানটা কেমন ইমান? তাওহীদি। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ব্যাপারে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আল্লাহর কোন ক্ষমতা ভাগ করে দেওয়া যাবে না। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র মালিক, একমাত্র খালেক, একমাত্র রিজিকদাতা, একমাত্র হুকুমদাতা, একমাত্র নির্দেশদাতা, একমাত্র আমার জীবন মৃত্যুর নিয়ন্ত্রণকারী, সব কিছুর একমাত্র ফয়সালাকারী, আমার ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে না দেওয়ার মালিকও একমাত্র আমার সেই আল্লাহ, ছেলে মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আমার সেই আল্লাহ। আমার ছেলে মেয়ে হয় না, দুনিয়ার এমন কোন শক্তি নেই সে আমার ছেলে মেয়ে দিতে পারে। আল্লাহর উপরে ইমানটা হইতে হবে এরকম তাওহীদের ভিত্তিতে। আমি যে আল্লাহর উপরে ইমান এনেছি সে আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, আমার সে আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর সিফাত আছে, ওই নাম আর সিফাত গুলাকে অস্বীকার করা যাবে না। আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর সিফাত আছে, আমার আল্লাহ নিরাকার নন, আমার আল্লাহর আকার আছে, তবে সেই আকারটা কেমন আমরা জানি না, ধরন কেমন জানি না। আমার আল্লাহর আকার হল আমার আল্লাহর মত, কোন সৃষ্টির মত না, কোন মাখলুকের মত না, তবে আমার আল্লাহ নিরাকার না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর উপরে ঈমান এনেছি, তিনি আরশের উপরে আরোহণ করেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি সে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি সেই রাব্বুল আলামিনের চেহারা আছে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে সে আল্লাহর হাত আছে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে সে আল্লাহর পা আছে। তবে এগুলোর ধরন কেমন সেটা আমরা জানি না, মাখলুক জানি না, সেটা শুধু আমার আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহকে এগুলা থেকে আমি মুক্ত করে অস্বীকার করে বলি না আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার এরকম না। যদি নিরাকারে হয় তো আমাদের দিন আমি আল্লাহর বিধান চাই, আল্লাহর সাক্ষাৎ চাই, তো আল্লাহ কি দেখবো? দেখ সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম দোয়া করছে করছে না, তা আল্লাহ দেখবে থাকে? আল্লাহ যদি আকারে না থাকে তো দেখে কি? আকার বিহীন কোন জিনিস দেখা যায়? তাহলে আল্লাহর আকার আছেন, তবে আল্লাহর আকার আল্লাহর মত, আমরা জানি না কিরকম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আল্লাহ উপরে, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আমরা বলি, আমরা যদি জিজ্ঞাসা করি ভাই আল্লাহ কোথায়, আল্লাহ সব জায়গায় বলে না, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করি তখন হাতটা কোন দিকে তুলি? কি বলে? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাতটা কোন দিকে? যদি আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে সব জায়গায় বিরাজমান হয় তাহলে দোয়াটা করতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار কি বলেন হাত ছাড়ে দিকে ঘুরবে না আল্লাহ যদি ছাড়ে দিকে সব থাকে তাহলে হাত চলে উপরের দিকে হাত তো ছাড়ে দিকে ঘুরার কথা কিন্তু হাত তো ছাড়ে দিকে ঘুরে না কারণ আমার মনের ভিতরে ফিতরত আল্লাহ রাব্বুল আলামিন ফিতরত তৈরি করে দিয়েছেন আমি আল্লাহ কিন্তু উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ হয়েছে উপরের দিকে না নিচের দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিচে হয় ছাড়ে দিকে হয় উপরে নামার দরকার কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ উপরের দিকে কেন একজন আরেকজনের প্রতি জুলুম করলে আমরা বলি উপরওয়ালা দেখতেছে উপরওয়ালা তাকায় দিচ্ছে বলি না এই মিয়া ছাড়ে দিকওয়ালা কিন্তু তাকায় দিচ্ছে বলি কি উপরওয়ালা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে আল্লাহর নাম সহ সিফাত সহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে আল্লাহ আমার একমাত্র মাবুদ ইবাদতের কোন জিনিস আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি সাজদা করব একমাত্র ওই আল্লাহকে আর কাউকে আমি সাজদা করি না আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি মান্নত করি শুধু ওই আল্লাহর জন্য সবাই করি ওই আল্লাহর জন্য আমার যা কিছু দরকার দোয়া করি একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কারো কাছে কোন মাখলুকের কাছে আমি দোয়া করি না যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র ওই আল্লাহর জন্য এটা হলো ইমানের এক নম্বর রূপ আল ইমান এটা যত মজবুত হবে আমার ইমান তত মজবুত হবে এটা তো দুর্বল হলে আমার ইমানের ভিতরে শেরিক ঢুকবে কুফর ঢুকবে ইমানের দুই নম্বর রুকন আল ইমান বিল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকার সৃষ্টি আছে যাদের নাম মালাইকা যাদের নাম মালাইকা ফেরেশতা কোরআনে কারিমে আল্লাহ পাকে ফেরেশতার অসংখ্য বর্ণনা দিয়েছেন ফেরেশতারা কিসের তৈরি মালাইকাতুল মালাইকাতু মিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে বানাইছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কি ফেরেশতা না মানুষ আল্লাহ রাসূল বলেন ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি হয় কেমন কি কর নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন উলিকাতুল মালাইকাতু মিন নূর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন নূরের থেকে যেই জিনিসের ব্যাপারে তোমরা সবাই জানো তোমাদেরকে কি দিয়ে বানিয়েছে তোমরা সবাই এমনি জানো কারণ এমনি খালেকুমিনী সমস্ত ভাষার সমস্ত মানুষ বানিয়েছি আমি মাটি দিয়ে তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আলাদা করে বানাইতেন আল্লাহ বলতেন সব মানুষের মাটি দিয়ে বানিয়েছি ইল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাটি দিয়ে বানাই নেই এই কথা আল্লাহ বলে দিতেন না তাহলে ফেরেশতারা কিসের তৈরি ফেরেশতা কতজন আল্লাহর সৈনিকের সৈন্য সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানেন না ফেরেশতারা আকার আকৃতি বিভিন্ন রকমের ওলি আজনে হাজির তাদের অনেক ডানা আছে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমতা দেন নাই ওয়ায়াফআলুনা মা ইউমারুন আল্লাহ যা করতে বলেন তারা তাই করে আল্লাহর নির্দেশের খেলাফ বিন্দুমাত্র কাজ মালায়েকারা করে না কয়জন মালায়েকার নাম আল্লাহ পাক কোরআনে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যাদের নাম বলছেন তাদের নাম সহকারে ঈমান আনতে হবে যাদের নাম বলা হয় নাই নাম বিহীন ভাবে ঈমান আনতে হবে নাম বলা হয়েছে কার কার জিব্রিল আলাইহিসসালাম লাভ সিদ্ধমিয়াতে জানা যেই জিব্রিল আলাইহিসসালামের 600 ডানা আছে সুবহানাল্লাহ 600 ডানা বলা জিব্রিল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালাম ইসরাফিল আলাইহিসসালাম তারপরে আরেকজনকে আরে আজরাইল নামে কোন ফেরেশতার নাম পড়া হাদিসে নাই মালাইকা যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত আজরাইল চিনে না এরকম মানুষ বাংলাদেশে কেউ নাই মনে হয়। কিন্তু আজরাইল নামে কোন ফেরেশতা কোরআনে কারিমে আল্লাহ পাক এই নাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কোন হাদিসে আজরাইল নামে কোন শব্দ আসে না। তাহলে মালিক নামে একজন ফেরেশতার কথা আল্লাহ কোরআন বলেছেন, মালিক যিনি জাহান্নামের যিনি পাহারাদার জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী সেই ফেরেশতার নাম আসছে। আরো কিছু ফেরেশতার নাম হাদিসের মধ্যে আসছে, যাদের নাম আসছে নাম সহকারে, যাদের নাম আসে নাই নাম বিহীন ভাবে বেড়ানো খরচ। তিন নম্বর ইমানের রোপণ কি? যে আল ইমান বিল্লাহ ওয়াল মালাইকা আল ইমান বিল কুতুব। তিন নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আসমানে কিতাব নাজিল করছেন, এই কিতাব গুলোর উপরে ইমান আনতে হবে। কয়টা কিতাব নাজিল করছেন আসমানি কিতাব? কয়টা আসমানি কিতাব? বড় বড় চারটা, ছোট গুলার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ছোট ছোট অসংখ্য কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, বড় বড় চারটা তাওরাত ইনজিল যাবুর কোরআন কারীম। যেগুলোর আল্লাহ নাম বলছেন এগুলোর নাম সহজ, যেগুলোর নাম বলেন নাই সেগুলোর নাম বিহীন বানানা খরচ। এই আসমানি কিতাব গুলো আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন নবীদের উপরে নাজিল করেছেন। বর্তমানে পৃথিবীতে কিছু আসমানি কিতাব আছে যেগুলো বিকৃত, যেগুলো ওই আসমানি কিতাবের সাথে কোরআনের সাথে যেটা মিলবে বুঝতে হবে ওই যুগ অতটুকু সঠিক, যেটা মিলবে না এটা বা এটা মনে করতে হবে তারা মিথ্যা এটার মধ্যে ঢুকেছে। বর্তমানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল এগুলোর ভিতরে কিছু আল্লাহর কথা আছে, তো ততটুকু আল্লাহর কথা যতটুকু কোরআনের সাথে মিল, যেটা কোরআনের সাথে মিলবে না বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা না, এটা তাদের বানানো কথা। চার নম্বর ইমানের রোপণ আল ইমান বিল রুসুল, আল্লাহর নবী রাসূলদের উপরে ইমান। নবী রাসূল কতজন? 1,24,000 মতান্তরে 2,24,000 কি সত্তর মতান্তর? 1,24,000 থেকে 1,00,000 চলে গেছে কোথা? 2,24,000। এইরকম মতান্তর হাস্যকর মতান্তর, যদি মতান্তর হয় দুইজন পাঁচজন দশজন বিশজন হইতে পারে। 1,24,000 থেকে 1,00,000 2,24,000 কেমনে চলে যায়? 2,24,000 হাদিস জাল হাদিস, 1,24,000 হাদিস হাসান হাদিস। তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসকে দয়িব করছেন, 1,24,000 হাদিস। অর্থাৎ আকীদা হওয়ার মতো যে ধরনের মজবুত হাদিস দরকার, এই নবী রাসূলের সংখ্যার যে হাদিসটা এটা ওইরকম মজবুত শক্তিশালী হাদিস না। এই জন্য বিশ্বাস করতে হবে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, কয়জন এটা সংখ্যা বলা যাবে। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কাউকে কিতাব দিয়েছেন কাউকে কিতাব দেন নাই, তারা দুনিয়ার মানুষকে একই দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। যুগে যুগে সকল নবী রাসূল এক দাওয়াত এক পদ্ধতি এক সিস্টেমে তারা কাজ করেছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী যদি কেউ দাবি করে তাহলে সে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে নবী সাল্লামের পরেও নবী আছে, যেমন কাদিয়ানীরা তারা নবী সাল্লামের পরেও নবুয়তের দাবি করে, এই জন্য তারা কাফের। তাহলে ইমানের চার নম্বর জন্য ইমান বিল রুসুল, পাঁচ নম্বর ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ইমান। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক লম্বা বিষয়। সেই আখেরাতের মধ্যে প্রথম বিশ্লেষণ শুরু হবে কবর দিয়ে, কবরটা এক ভয়ঙ্কর জায়গা, এখান থেকে আখেরাত শুরু। কবরের পরে আসবে সিঙ্গায় কুৎকার পুনরুত্থান হাসর, তারপরে শুরু হবে হিসাব, তারপরে শুরু হবে যাজা দেওয়া, তারপরে শুরু হবে হাউজে কাউসারের পানি পান করানো, তারপরে শুরু হবে মিজান বসানো, তারপরে শুরু হবে সারাত ফুলছড়া পার হওয়া, তারপরে পার হয়ে যেতে পারলে ওই পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আর ওই জান্নাতে যেতে পারলে রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিদার, আল্লাহ সাক্ষাৎ, সুবহানাল্লাহ। এই কবর থেকে শুরু করে আল্লাহর দিদার পর্যন্ত এই পুরাটা মিলে আখেরা, পুরাটা মিলে ইয়াউমুল আখির, আখেরাতের জিন্দেগি। আর ছয় নম্বর ইমানের রোপণ যেটা সেটা হল আল ইমান বিল কদর, তাকদীরের উপরে ইমান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই তাকদীরের উপরে ইমান সঠিকভাবে না আনার কারণে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গোমরা হয়েছে, যাদেরকে কাদেরিয়া বলা হয়, জাবরিয়া বলা হয়। তাকদীরের ইমানটা খুবই গুরুত্বপূর্ণ। আজও বাংলাদেশের যদি আমরা হিসাব নিকাশ নিই তাহলে দেখা যাবে অসংখ্য ভাই বোন তাকদীরের উপরে ইমানটা সঠিক নাই, যদিও ইমান দাবিদার যে পাক্কা ইমান না, কিন্তু তাকদীরের উপরে ইমান সঠিক নাই। তাকদীরের উপরে ইমান আনতে হলে আল্লাহর লেখনীতে বিশ্বাস করতে হবে, যে আল্লাহ পাক সব কিছু লিখে রাখেন কিতাবাতুল্লাহ, আল্লাহর এলেমে বিশ্বাস করতে হবে, আল্লাহর এলেমে সব আছে। দেখবেন অনেকে মনে করে আমি যে এটা করবো আল্লাহ তো জানেন, আল্লাহ লিখে রেখেছেন আমি আর কি করব, আমি যে নামাজ পড়বো না এটা আল্লাহ লিখে রেখেছে, এই জন্য পড়ি না, আমি কি করবো, আমার দোষ আছে? আল্লাহ পাক বাধ্য করেন নাই, আমি যে নামাজ পড়বো না এটা আল্লাহর এলেমে আছে, কিন্তু আল্লাহ আমাকে বাধ্য করে, আমি কি করবো না করবো এটা আল্লাহর এলেমে আছে, এটা আল্লাহর এলেম জানতে হবে, আল্লাহর কিতাব জানতে হবে, আল্লাহর মাসিয়াত, আল্লাহর ইচ্ছা সম্পর্কে জানতে হবে, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। এই সবগুলো মিলে তাকদীরের উপরে ইমান। তাহলে ইমানের রোপণ পাইলাম ছয়টা, এই ছয়টা রোপণের আমি একেবারে সংক্ষিপ্ত অল্প সময় একটু বর্ণনা দিয়েছি, এগুলো বিশদ আকারে বিস্তারিত জানবেন, শিখবেন, বুঝবেন, এগুলোতে অনেক জিনিস জানার আছে, যেই না জানার কারণে আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে, আর ইমানের সমস্যার কারণে আমাদের আমলে সমস্যা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।